জগতে আনন্দ চোখে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ চোখে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাজ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাজ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি, তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনি যাবো হে মোর নিবেদন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার